الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ভগবানের ভুবনে যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৎপথ প্রদর্শনের জন্য নবী রাসূল পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন কোরআন অবতীর্ণ করেছেন নবীর উপরে আমরা তার ইবাদত করে তার জান্নাত লাভ করব কিভাবে তা বলে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন সেই মাধ্যম দিয়ে সঠিকরূপে ইবাদত না করলে ইবাদত কবুল হয় না আজ আমরা যে ইবাদতের কথা বলবো সব থেকে বড় ইবাদত তা হল নামাজ যা মুসলমানদেরকে পাঁচ ওয়াক্ত প্রত্যেক দিন পাঁচবার নিয়মিত করতে হয় আদায় করতে হয় আপনারা জানেন যে প্রত্যেক ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি দুটি প্রথম হচ্ছে ইখলাস যে ইবাদত করবেন নামাজ পড়বেন সেটা হতে হবে একমাত্র কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে দুই নম্বর শর্ত হলো যে ইবাদত আপনি করবেন সেই ইবাদত হতে হবে কার পদ্ধতি মতে যে পদ্ধতি মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সেই রূপে নামাজ পড়ো যে রূপে আমাকে পড়তে দেখেছো আজকে আমরা সাহাবীদের চোখ দিয়ে এবং বর্ণনাকারীদের চোখ দিয়ে হাদিস ও কোরআনের চোখ দিয়ে যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন সেই রূপ নামাজ পড়ে দেখাবার চেষ্টা করব যাতে আমরা সঠিক রূপে সেই আমলটা করতে পারি অতএব আমরা যারা দেখব যারা শুনব তাদের অনেকের মজাবের অথবা মতের অমিল হতে পারে কিন্তু আমরা সঠিক জিনিসটা সহি হাদিস ভিত্তিক যে জিনিসটা সেই জিনিসটা তুলে ধরবো বাকি মতভেদ আছে না আছে যার যে মত সে গ্রহণ করতে পারে কিন্তু সহি হাদিস ভিত্তিক যে নামাজ আমরা জানি সেই নামাজ পড়ে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ নামাজ নামাজ হচ্ছে এমন এক জিনিস যে নামাজ চক্ষু শীতলকারী ইবাদতের এক বাগিচা যাতে মুসলিম আল্লাহর কাছে তন্ময় হয়ে তার সান্নিধ্য চায় তার নিকট আকুল প্রার্থনা জানায় নামাজ বিপদের সাহায্য মুমিনের হৃদয়ের পবিত্র নূর এবং মহাপ্রলয় দিবসে আলোক পত্রিকা দলিল ও মুখ্য নামাজ পাপির ছোট পাপ মোচন করে অন্তরের ব্যাধি দূর করে অশ্লীল নোংরা মন্দ কাজ হতে মুসলিমকে বিরত রাখে এই নামাজের মধ্যে ইসলামী ঐক্য এবং সাম্য প্রস্ফুটিত হয় নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ যে ত্যাগ করে সে কাফের মতান্তরে ফাঁসে কেয়ামতের সর্বাগ্রে যে বিষয়ে মুসলিমকে কৈফিয়ত দিতে হবে তা হচ্ছে কি নামাজ এই নামাজ তার জন্য যে মুসলিম যার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস আছে পূর্ণ ঈমান আছে ও আমল আছে যে জানে আল্লাহ ছাড়া কোন স্রষ্টা বিধায়ক বিশ্ব পরিচালক নেই তিনি ব্যতীত কোন সত্য উপাস্য বা মাবুদ নেই এবং নামে অগ্নি তিনি অনুপম ইত্যাদি যে মানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল আর অনুগত দাস আর এর সাথে আল্লাহ ও তাদের রাসূলের যাবতীয় বাণী ও খবরকে বিশ্বাস করে ও সত্য জানে তাছাড়া এ চাই নামাজ কোন কাজে দেবে না আকীদা না থাকলে নামাজ কোন কাজে দেবে না শিরক থেকে দূরে না থাকলে নামাজ কোন কাজে দেবে না আল্লাহ ও তার রাসূল যা আদেশ করেন তাই পালন করে যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে এবং যা নির্দেশ করেছেন বা নির্দেশ করেন না তাতে নিজের তরফ থেকে অতিরঞ্জন বাড়তি করে না আল্লাহ ছাড়া সমস্ত তাগুতকে অস্বীকার করে যত রকমের তাগুত আছে তাগুতের প্রধান প্রধান কটা প্রধান পাঁচজন প্রধানকে অস্বীকার করে সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে আদর্শ অনুকরণীয় বলে মনে করে না, এই তো সেই মুসলিম যে শুদ্ধ চিত্ত ও আলোক প্রাপ্ত। এখন আসুন, সুস্থ মস্তিষ্ক সাবালক কারণে নামাজ পড়ল, যার মস্তিষ্ক সুস্থ পাগল নয়, সাবালক মানে নাবালক নয় এবং মুসলিম, অমুসলিম না, মুশরিক না, শিরককারী না, যখন মহান আল্লাহর মহান মহা উপাসনা নামাজ আদায় করার ইচ্ছা করে, তখন তার জন্য পূর্বে জরুরি কি হলো? উযু গোসল, তাই না? উযু গোসল করতে হবে। উযু গোসল করার পরে আপনি এমন এক জায়গায় এসে দাঁড়াবেন যে জায়গাটা পবিত্র, আপনার কাপড় পবিত্র, আপনি এমন কাপড় পরেছেন যে কাপড় শরীয়ত বা ইসলামী অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী সেই কাপড় আপনার শুদ্ধ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে কাপড় জরুরি সেই কাপড় আপনি পরেছেন। বিশেষ করে কাপড়ের যে পদ্ধতি বলা হয়েছে শরীয়তে, তা যেন শরীয়তের বিরোধী না হয়। যেমন গাঁটের নিচে যেন কাপড় না থাকে, একটা দই হাদিসে আছে যে গাঁটের নিচে কাপড় ঝুললে কি হবে? নামাজ হবে না, তাই না? সুতরাং গাঁটের নিচে যেন কাপড় না ঝুলে এই রূপে দাঁড়াবেন যেন মুসাল্লা পবিত্র হয়, এবং ঠিক কেবলা মুখে, কেবলা দিকে পা দুটোকে সোজা করে নেন, কেবলার দিকে ঠিক যেন পাটা দুটো পাই কেবলার দিকে সোজা থাকে। কতটুক ফাঁক করে দাঁড়াতে হবে? যতটুক ফাঁক করে আপনি কাতারে দাঁড়ালে পরে আপনার পায়ে পা এবং কাঁধে গান পাশের মুসল্লির সঙ্গে লেগে থাকে, ততটা পরিমাণ ফাঁক করে দাঁড়াতে হবে, বেশিও না আর একদম জয়েন্ট করে কমও না। দাঁড়িয়ে গেলেন নামাজে, নামাজের সর্বপ্রথম সব থেকে প্রথম জিনিসটা জরুরি কি? নিয়ত। প্রথম জিনিস যেটা জরুরি সেটা হলো নিয়ত। নিয়ত ছাড়া কোন কাজ হয় না, কিন্তু জেনে রাখবেন নিয়ত করা জরুরি আর নিয়ত পড়া জরুরি। নিয়ত পড়া বিধা খবরদার না হয় তা মুসাল্লিদের নিন্দা হয় তারা এসব করতে হবে না। কি করতে হবে? কিছু করতে হবে না, মনে মনে যে নামাজ পড়বেন সেই নামাজের নিয়ত করবেন, ঠিক আছে? বাধা করা কোন নিয়ত আওড়ানো বিধা। নামাজে মনোনিবেশ করবেন, নামাজে দাঁড়িয়ে বিনয় সহকারে একাগ্র চিত্রে আদবের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে, লোক প্রদর্শনের জন্য নয়, কোন স্বার্থ লাভের জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, বিশুদ্ধ একনিষ্ঠ হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পার্থিব সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করে, মানে আপনি নামাজে দাঁড়ালেন আর দুনিয়ার সাথে সম্পর্ক আছে, তার লেগে থাকবে, কানেকশন লেগে থাকবে, মোবাইল খোলা আছে, যারা সময় নেই হবে না, সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দেন, দিয়ে নামাজে দাঁড়িয়ে যান। দিয়ে এইবারে তাকবীরে তাহরিমা, তাহরিমা মানে কি? হারাম করা তকবীর, হারাম করা তকবীর দেন আল্লাহু আকবার, আর সেই সঙ্গে দুটো হাতকে তোলেন কিভাবে? এইভাবে হাতের আঙুল গুলো না জমা থাকবে আর না এইভাবে খোলা থাকবে, মাঝামাঝি স্বাভাবিক থাকবে, হাত কদ্দূর তুলতে হবে, হয় কান বরাবর না হয় কান বরাবর, কান বরাবর মানে একটু নিচে নামবে হাতটা, হ্যাঁ হ্যাঁ, এতটুকু যদি হাত তুলে যথেষ্ট, আর উপরে কান বরাবর কানের উপরিভাগ অথবা কান বরাবর উত্তোলন করবে, ঠিক আছে? তারপর কানের লতি স্পর্শ করবে না, অনেকে দেখবেন কান মলে, কিভাবে? এইভাবে কান মলে বা এইভাবে কানটাকে